টাকা তুমি কাছে নাই, তুমি নাই বলে কি আজ থেমে যায় অশ্রুর জোয়ার। থামে নাই থামে নাই শুধু বিরহের গান, তোমার চলে যাওয়া তুমি দূরে বলে কি আজ ভেঙে যায় স্নেহের বাঁধন। ভাঙি নাই ভাঙি নাই দূরে বহু দূরে মনে পড়ে স্বপ্নে তুমি দুঃখিনি কত গানে কত কথা আজ বিধায় আজ প্রেম শুধু আশায় থাকা নিরাশা মোর পথ সাথী যদি হয় দেখা আমি রব ভালো লাগা তোমারি দুঃখের হাসি দূরে মুখ দূরে স্নেহের বাঁধন। ভাঙি নাই ভাঙি নাই ভাঙি নাই। भागिना भागिना भागिना भागिना।